যাবে ব্যবস্থা, মিটে যাবে সব টাকা যদি থাকে, তবে সবই সম্ভব। তাছাড়াও যদি থাকে সরকারে হাত ঘুরে যাবে ভোজবাজি, দিন হবে রাত ওরা দেবে প্রস্তাব, এরা দেবে সায় এইভাবে দিন আসে। আর দিন যায় এইভাবে ছাপা পড়ে, যায় কঙ্কাল কবরে ঘাস গজায়, দেখে মহাকাল। কোথায় কবর হলো হৃদয়, কোথায় ঘুমো প্রেমিক তুমি, খুনের প্রথায় প্রেমিক কমলো এক, নাম গেল ছাটা, প্রেম হলো সেই পাখি ডানা যার ছাটা, উড়বে কি করে পাখি, কোথায় পালাবে পাখিদের ওড়া উড়ি, ওরা সামলাবে চিতপুরে হবে দেখো, রেজওয়ান পালা গুনগুন করে মরে, বুড়ো গানোলা হয়ে যাবে ব্যবস্থা, মিটে যাবে সব টাকা যদি থাকে, তবে সবই সম্ভব। তাছাড়াও যদি থাকে সরকারে হাত ঘুটে যাবে ভোজবাজি, দিন হবে রাত ওরা দেবে প্রস্তাব, এরা দেবে সায় এইভাবে দিন আসে। আর দিন যায় এইভাবে ছাপা পড়ে, যায় কঙ্কাল কবরে ঘাস গজায়, দেখে মহাকাল। কোথায় কবর হলো হৃদয়, কোথায় ঘুমো প্রেমিক তুমি, খুনের প্রথায় প্রেমিক কমলো এক, নাম গেল ছাটা, প্রেম হলো সেই পাখি ডানা যার ছাটা, উড়বে কি করে পাখি, কোথায় পালাবে পাখিদের ওড়া উড়ি, ওরা সামলাবে চিতপুরে হবে দেখো, রেজওয়ান পালা গুনগুন করে মরে, বুড়ো গানোলা হয়ে যাবে ব্যবস্থা, মিটে যাবে সব টাকা যদি থাকে, তবে সবই সম্ভব। তাছাড়াও যদি থাকে সরকারে হাত ঘুরে যাবে ভোজবাজি, দিন হবে রাত ওরা দেবে প্রস্তাব, এরা দেবে সায় এইভাবে দিন আসে। আর দিন যায় এইভাবে পড়ে, যায় কঙ্কাল কবরে ঘাস গজায়, দেখে মহাকাল।